রোদে দাও তো, রোদে রোদে দাও। ওলো দিয়ে দাও, কই এখানে মোটরে জাম তো থাকবে, আসেন আমার কাছে আসেন। রোদে রোদে